তোমাদের আরো কাছে পেতে চাই, চলে যাব তাই দূরে, চিরতরে আমি মুছে যাব, তবু রয়ে যাব অন্তরে। নিশি নিরালায় বেলা অবেলায় গাহিব না কোনো গান, ভগ্ন হৃদয়ে রাখিব না কোনো অনুযোগ অভিমান। কবি হয়ে আর সাজাব না কভু কাব্যের ফুলছুরি, স্নেহ প্রেম প্রীতি মমতায় কারো করিব না মন চুরি। তোমাদের লাগে শিউলি কুড়ায় গাঁথিব না আর মালা, কাহারো হব না প্রিয়তম আমি, হব না মনের চালা। কারো সুখে আমি হাসিব না আর কারো দুঃখে কাঁদিব না, কাঁটা হয়ে কারো সুখের স্বপনে বাঁধ আমি সাধিব না। মিছে মিছে শুধু নিজের পুড়ায় ছড়াব না আর চটি, পৃথিবীর পরে তোমাদের তরে রাখিব না কোনো স্মৃতি। যতদিন রব করে যাব শুধু জীবনের অভিনয়, কোথাকার আমি কোন মহাজীব দেব না কো পরিচয়। তোমাদের যত ঘৃণা অবহেলা সন্দেহ অপবাদ, পাথরের মতো সহিব না আর করিব না প্রতিবাদ। কাহাকেও আর বাঁধিব না মম হৃদয়ের মায়া ডোরে, মায়া মমতার বাঁধন ছিঁড়িয়া হারাবো অচিনপুরে। কখনো কিছু দিতে প্রতিদান কিংবা প্রতিশোধ নিতে, শত জনমেও পাবে না খুঁজিয়া এ মাটির পৃথিবীতে। কত বিনিত্র রজনী কি আছে কত বিষণ্ন দিন, বেঁচে থাকা নিয়ে ব্যস্ত জীবন কেটেছে বিরামহীন। আদর সোহাগে কখনো বা মন গলেছে মোমের মতো, আবার কত না সয়েছে যাতনা হয়েছে উপেক্ষিত। আশা নিরাশার হাসি কান্নার পর্ব করিয়া শেষ, সবারে ছাড়িয়া অজানার পথে হারাব নিরুদ্দেশ। আগিকার সাজে তোমাদের মাঝে ফিরে আর আসিব না, কারো ভালোবাসা চাহিব না আর আর ভালোবাসিব না। বিদায়ের বেলা কেঁদোনা বন্ধু বেদনা অশ্রু ভরে, অতীত কাহিনী ভুলে যাও সব, ভুলে যাও চিরতরে।